ये दुनियार ताले नाचिस ना, जखन बंध होबे एर बाजना, साथी तुई पाबे ना। ए दुनियार ताले नाचिस ना, जखन बंध होबे एर बाजना, साथी तुई पाबे ना। জীবনটা যে জোয়ার ভাটা আসে আর ওই চলে যায়, কোথা থেকে আসে আবার কোথায় যায় এ কথা নাহি জানা যায়। জীবনটা যে জোয়ার ভাটা আসে আর ওই চলে যায়, কোথা থেকে আসে আবার কোথায় যায় এ কথা নাহি জানা যায়। সবই খোদার করুণা, একটু ভেবে দেখো না। সবই খোদার করুণা, একটু ভেবে দেখো না। তুমি কোথায় ছিলে কোথায় এলে, দুনিয়ার তালে নাচিস না, যখন বন্ধ হবে এর বাজনা, সাথী তুই পাবে না। দুনিয়া ছেড়ে পালকিতে চড়ে যেতে হবে যে কবরে, কবরের সামান আমল ঈমান সর্বদা তৈরি রাখো রে। দুনিয়া ছেড়ে পালকিতে চড়ে যেতে হবে যে কবরে, কবরের সামান আমল ঈমান সর্বদা তৈরি রাখো রে। সিনেমার পর্দা ছোট, বুঝে টিকিট কাটো। সিনেমার পর্দা ছোট, বুঝে টিকিট কাটো, নইলে ঠকে যাবে শেষ কালে। দুনিয়ার তালে নাচিস না, যখন বন্ধ হবে এর বাজনা, সাথী তুই পাবি না। দুনিয়াটা হলো ব্রিগেডের ময়দান, সব দল মিটিং করে। তিয়াত্তর ফেরকা ঠিক বলো কোনটা, কাকে তোমার ভোট দেবে রে। দুনিয়াটা হলো ব্রিগেডের ময়দান, সব দল মিটিং করে। তিয়াত্তর ফেরকা ঠিক বলো কোনটা, কাকে তোমার ভোট দেবে রে। কর মজবুত ঈমান, হও খাঁটি মুসলমান। কর মজবুত ঈমান, হও খাঁটি মুসলমান, করে দাও তুমি আল্লাহর হওয়ালে। দুনিয়ার তালে নাচিস না, যখন বন্ধ হবে এর বাজনা, সাথী তুই পাবি না। সোনা দানা সাথে যাবে না, থাকবে পড়ে তোর সবে। ফকির মিসকিন গরিব ধনী সবাই মাটির রস খাবে। সোনা দানা সাথে যাবে না, থাকবে পড়ে তোর সবে। ফকির মিসকিন গরিব ধনী সবাই মাটির রস খাবে। কর ইসলামকে আবাদ সেই নামে মোহাম্মদ, সালাম কে আওয়াজ, সে নামে মোহাম্মদ, সিরাতুল মুস্তাকিমের পথে চলে দুনিয়ার তালে নাচছে না। যখন বন্ধ হবে এর বাজনা, সাথী তুই পাবে না। আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা জিকির করে, পশু পাখি বৃক্ষ লতা খোদার প্রেমে তেজে মরে। আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা জিকির করে, পশু পাখি বৃক্ষ লতা খোদার প্রেমে তেজে মরে। ওরে ও রহমতুল্লাহ করিস না অবহেলা, ওরে ও রহমতুল্লাহ করিস না অবহেলা, খোদার জিকিরে কর মন খুলে দুনিয়ার তালে নাচিস না। যখন বন্ধ হবে এর বাজনা, সাথী তুই পাবি না। এ দুনিয়ার তালে, এ দুনিয়ার তালে। www.anibas.in